بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي والتين والزيتون شابو التين والزيتون وطور سينين شابو سيناي پربوتي وهذا البلد الأمين এবং শপথ এই নিরাপদ নগরী লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতম পরিণত করি إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون كنتو تهادر كي نوعي جهارا مومين وشت كرما پرايون يهادر جنتو آچه نربي چن پروشكار فما يكذبك بعد بالدين شتران ইহার পর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন